রাখার পর তার মহান হুকুম জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন। আমি জিন ও মানব, জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত বন্দী করবে। এরপরে ইবাদত বন্দীর ফল কি হবে? আল্লাহ তাআলা হাদিসের ভাষায় আল্লাহ রসুলের জবানে আমাদেরকে বলে দিয়েছে যে দুনিয়া থেকে যে বান্দা আমার সন্তুষ্টি নিয়ে আসবে তার একমাত্র প্রতিদান হলো আমার জান্নাত। বিভিন্ন আমলের কথা বলে দিয়েছেন, আস-সাবরু সওয়াবুহু আল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বিভিন্ন পেরেশানিতে সম্মুখীন হয়ে সবর করবে, ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণের বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা মানুষকে আখেরাতের জন্য প্রস্তুত করে দুনিয়াতে সে আখেরাত অর্জন করার জন্য, কামাই করার জন্য, লাভ করে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে মানুষের মধ্যে কিছু মৌলিক যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে রাখে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাদ্দিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক সন্তান সে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো, আল্লাহর হুকুম মানার মতো, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে সৃষ্টি হয়। কিন্তু তার বাপ মা হয় তাকে ইহুদি বানায়, না হয় তাকে নাসারা বানায়, না হয় তাকে অগ্নি পূজারী বানায়। হাদিসের অনুবাদ, একজন ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চাকে যদি আপনি সুশিক্ষা দিয়ে কোরআনে কারীমের হাফেজ বানাতে চান, হাফেজ হচ্ছে। আবার এই বয়সের একটা বাচ্চা আলিফ উচ্চারণ করতে পারে না, কলমা তৈয়বা উচ্চারণ করতে পারে না, কিন্তু হিন্দি গান সে সুন্দর মতো গেতে পারে। ব্যবধান কোথায়? তার শিক্ষা, এর শিক্ষা। একটা ছোট মেয়ে, নাবালেকা একটা মেয়ে, তাকে যদি নাচ শেখানো হয় সে সুন্দর মতো নাচতেছে। আর এর মধ্যে একটা মেয়েকে যদি সুন্দর ইসলামিক কোনো শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা সে গ্রহণ করতে পারে। হাঁড়ি পাতিল তৈরি করতে এক সময় মাটির হাঁড়ি পাতিল, মাটি যখন নরম থাকে তখন ওই কুমার যেদিকে বাঁকা করে সেদিকে বাঁকা হয়, যেমনটি করতে চায় তেমনটি হয়। কিন্তু যখন শক্ত হয়ে যায়, বাঁকা করে শক্ত করেছে, তখন আর এটা সোজা করা যায় না। আল্লাহ তাআলা হাদিসের ভাষায় বলে দিয়েছেন যে দুনিয়াতে যে মানুষটাই আসতে না কেন, আসতেছে না কেন, তার মধ্যে ভালো গ্রহণ করার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে রাখছি। এখন যদি সেই ভালো যোগ্যতাকে কাজে লাগিয়ে সে তার জীবনটাকে দামি বানাতে চায় তাহলে সে দামি হয়ে যেতে পারে। আর যদি সে তার এই ভালো যোগ্যতাকে যথার্থভাবে কাজে না লাগিয়ে অবহেলার সাথে, অবজ্ঞার সাথে বা অন্যায় অনাচার খারাপ যোগ্যতাকে সে যদি নিজের ভিতরে অর্জন লাভ করতে চায় সেটাও আছে না। এক নম্বর। দুই নম্বর বিষয়টা হলো আল্লাহ তাআলা মানুষের ইবাদত বন্দিগি দুনিয়া আখেরাত ঠিক রাখার জন্য মৌলিক কিছু গুণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা অর্জন করতে পারে। সেই গুণগুলোকে আল্লাহ তাআলা ঈমানের শাখা হিসেবে আখ্যায়িত করেছে, যেটা আমাদের ধারাবাহিক আলোচনায় দীর্ঘ 16টা পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। যে আল্লাহর ভয় মানুষের মধ্যে অর্জন করা যায়, এটা একটা মৌলিক যোগ্যতা। আল্লাহ তাআলার ব্যাপারে মানুষের ভালো আশা করা চাই, যে আমি যতই গুনাহগার হই না কেন, আমি খালেস দিলে তওবা করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, এই আশা মানুষের মধ্যে অর্জন করা যায়। এগুলো হলো মৌলিক যোগ্যতা। ঈমানের আরেকটা শাখা, যে হাদিসে যে তাকে স্পষ্টভাবে শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের একটা শাখা। গাছ যখন মরে যায় তখন তার এক একটা শাখা শুকনা হতে থাকে, এক একটা ডাল, এক একটা পাতা। আগে যেমন তরুতাজা ছিল, সতেজ ছিল, সবুজ ছিল, মসৃণ ছিল, কিন্তু গাছটা শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, গাছটা গোড়া থেকে মরে যাওয়ার কারণে উপরের পাতাগুলো আস্তে আস্তে শুকায়, সেগুলো সব ঢলে পড়ে যায়। গাছ মরে সবচেয়ে তার শাখাটাও শেষ হয়ে যায়। ঠিক ইমানের যে 77টি শাখার মধ্যে 30টা শাখা অন্তরের সাথে সম্পর্কিত, এর মধ্যে একটা শাখা হলো লজ্জা। লজ্জা ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। ইমান চলে যাচ্ছে মানে লজ্জাটাও আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। লজ্জা থাকতেছে না বুঝতে হবে ইমানটাও কোন একটা দিক থেকে অসম্পূর্ণ হতে চলেছে। হাদিসের ভাষায় এই হাদিসের ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যাকারকরা লজ্জাকে ভাগ করেছে যে লজ্জা তিন প্রকার। লজ্জা তিন প্রকার। এক প্রকারের লজ্জাকে বলা হয় হায়া ইমানি, হায়া মানে আরবি শব্দ লজ্জা, ইমানি লজ্জা। দ্বিতীয় বর্গকে বলা হয় হায়ায়ে শয়তানি, শয়তানি লজ্জা। তৃতীয় বর্গকে বলা হয় হায়ায়ে তাবিঈ, স্বভাবগত ভাবে মানুষের ভেতরে একটা লজ্জা থাকে। এই তিন প্রকারের লজ্জা, তিন ধরনের হুকুম। আর হাদিসের মূল উদ্দেশ্য হলো হায়ায়ে ইমানি, ইমানি লজ্জা। হায়ায়ে শয়তানি ইসলাম অনুমতি দেয় না। উদাহরণ দিলে বুঝে আসবে যে হায়ায়ে ইমানি কাকে বলে, হায়ায়ে শয়তানি কাকে বলে। হায়ায়ে শয়তানি বলে ওইটাকে যে মানুষ তার দুনিয়া আখেরাতের কল্যাণকর যে কাজটা করা দরকার, যেটা তার বিবেকে বলে, ইসলাম বলে, ইমান বলে, কিন্তু সে শয়তানের ধোকাই পড়ে, শয়তান তাকে কুবুদ্ধি দেওয়ার কারণে ওই ব্যক্তি ওই লজ্জা অনুপাতে কাজ করে যে লজ্জাটা শয়তানের থেকে আসে। বাপ ছেলে, বাপ ছেলেকে সালাম দেওয়া সুন্নাত। ছেলে বাপকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিবে, মা মেয়ে সালাম দিবে। কিন্তু সমাজে যদি দেখতে চাই যে বাপ ছেলেকে কোনদিন সালাম দিছে, নজর লজ্জা লাগে। স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, লজ্জা লাগে। আর ভাই সালামের অর্থ তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত অবতীর্ণ হোক। সেটা তো আমি আমার আপনজনের ব্যাপারে বেশি চাইব। ইসলাম তো বলেছে তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে না ঢুকলে শয়তান তোমার সাথে ঢুকবে। দেখবেন পরীক্ষা করে, একজন ঘরে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সুন্নাত তো ডান পা দিয়ে ঢোকা, বিসমিল্লাহ পরে ঢোকা, সালাম দিয়ে ঢোকা। এই সুন্নাত আদায় করে ঢুকবেন ঘরে ঢোকার সাথে সাথে ঘরের অধীনস্থ সদস্য সবাই আন্তরিক মহব্বত ভালোবাসা। সুন্নাত অনুপাতে ঢোকেন নাই, সালাম দিয়ে ঢোকেন নাই, ঘরে ঢোকার সাথে সাথে দেখবেন স্ত্রী ব্যবহার খারাপ, স্বামী আরো বেশি শক্ত, ছেলে উগ্র আচরণ, মেয়ে আরেকদিন হাঁটতে, শয়তান সাথে ঢুকেছে। আমাদের এক ওস্তাদ আছেন, উনি বলেন যে আমার ছেলে মেয়ে যদি এভাবে সালাম ছাড়া ঘরে ঢোকে আমি আবার সব সাথে বাইর করে দিই আদর করে, বাবা বাইর হও, আবার সালাম দিয়ে ঢোকো, তোমার সাথে আগে শয়তান ঢুকছিল, এই দ্বিতীয়বার শয়তান যেন তোমার সাথে না ঢোকে। ইমানি শিক্ষা হলো যে একে অপরকে সালাম দিতে হবে, কিন্তু শয়তানি লজ্জার কারণে, শয়তানি লজ্জার কারণে একে অপরকে সালাম দিতে লজ্জা লাগে, আপনজনকে সালাম দিতে লজ্জা লাগে, সুদূরে দেখলে সালাম দিতে ভালো লাগে, কোন একজন ধার্মিক লোক মহল্লায় একজন সম্মানিত ব্যক্তি তাকে দেখলে সালাম দিতে ভালো লাগে, কিন্তু আমি আমার আপনজনদেরকে সালাম দিতে পারি না। এই লজ্জাটা হলো শয়তানের পক্ষ থেকে। এই লজ্জা অপছন্দনীয় লজ্জা, ইসলাম এই লজ্জাকে অনুমতি দেয় না। দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে, মানুষ বুড়া বলবে, রিক্সাওয়ালা চাচা বলবে, গাড়ি হেল্পার চাচা বলবে, দোকানদার চাচা বলবে, লজ্জা। আমার আখিরাতের চিন্তা আমার সামনে নাই, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার রসুল, আমার আল্লাহ আমার সামনে নাই, কিন্তু লজ্জাটার কারণে আমি এটা আমল করতে পারতেছি। এ ধরনের অনেক উদাহরণ আছে, যে উদাহরণগুলো যেটা আমার বিবেক চাই করব, ইসলাম বলে করব, ইমান বলে করব, কিন্তু শয়তানের কারণে, শয়তানের বুদ্ধির কারণে, শয়তানের অসবাসার কারণে যেটা করা যায় না, এটাকে বলে হায়ায়ে শয়তানি, ইসলাম এই লজ্জাকে অনুমতি দেয় না। দ্বিতীয় আর এক প্রকার লজ্জা হলো হায়ায়ে তাবিঈ, স্বভাবগত লজ্জা। মানুষ যে যে স্বভাবে লালিত পালিত হয়েছে, স্বভাবগত ভাবে মানুষের মধ্যে একটা লজ্জা থাকেই স্বাভাবিকভাবে। যেমন ছোট বাচ্চাও একটু বড় হলে এসে তার প্যান্ট খুলতে চায় না, তার লুঙ্গি তার পায়জামা খুলতে চায় না, স্বভাবগত ভাবে লজ্জা। স্বভাবগত ভাবে যে লজ্জাটা ইসলামের অনুকূলে, ইসলাম এটাকে গ্রহণ করে। স্বভাবগত লজ্জা যেটা ইসলামের অনুকূলে, ইসলাম এটাকে গ্রহণ করে। দুই নম্বর, তিন নম্বর হল হায়ায়ে ইমানি। হায়ায়ে ইমানি বলে যে ওই লজ্জা যে লজ্জার কারণে ইমানের দাবি অনুপাতে চলতে আমাকে সাহায্য করে ইমানের বিপরীত কোনো কাজ করতে আমাকে বাধা দেয়। ইমান বলছে তুমি বেগানা নারীর দিকে তাকিও না। ইমান বলে যে তুমি কোনো গুনাহের কাজ করো না। ইমান বলে তুমি অন্যের সাথে দুর্ব্যবহার করো না ইত্যাদি। এই সবগুলোকে বলে হায়ায়ে ইমানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ভাই তার ছোট ভাইকে বকা দিচ্ছা, তোর এত লজ্জা তুই এও করিস? আল্লাহ রাসূল বললেন একে লজ্জা করতে দাও, লজ্জা একে অনেক গুনাহ থেকে বিরত রাখবে। লজ্জা মানুষকে অনেক গুনাহ থেকে বিরত রাখে। এখন সমাজ যুব সমাজ মৌলিক একটা দোষ হলো বেলজ্জা হয়ে গেছে। এখন যারা বয়স্ক আমাদের মুরব্বী যারা, এরাই বলবেন এরা মা দাদা মা বাপ দাদা দাদি নানা নানি এদের দাম্পত্য জীবন যারা ভালো করে দেখেছেন দেখবেন আমাদের দাদি আমাদের নানীরা কখনো স্বামীর নাম ধরে নামই উচ্চারণ করতেন। দেখা তো অনেক দূরের কথা, দূর ব্যবহার করা তো অনেক আশ্চর্যজনক জিনিস, কিন্তু নাম ধরবে নাম উচ্চারণ করবে এটাও সম্ভব না। দাদি বাপের বাড়ি যাবে, নানি বাপের বাড়ি যাবে, এমন সময় যাবে যখন রাস্তাঘাটে মানুষ কম থাকে, সাথে একটা ছোট বাচ্চা নিয়ে যাবে, ছাতা নিয়ে যাবে, যদি রাস্তায় কোনো মানুষ থাকে ছাতা দিয়ে ওই লোকটারে আড়াল করবে এবং রাস্তার এক পাশ দিয়ে যাবে। লজ্জা ছিল এই সমস্ত মেয়েদের মধ্যে, যার কারণে এরাও ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদের থেকে যে সন্তানগুলো আসছে দুনিয়াতে এরাও তুলনামূলক অনেক ভালো হিসাবে আসছে দুনিয়াতে। এখন পাঁচ মিনিট লাগবে একজন একটা যুবক একজন একজন যুবতী যদি একসাথে বসাই দেওয়া হয় তাদের মাঝে অন্তরঙ্গ হতে পাঁচ মিনিটের বেশি লাগবে না, দুই কথাই অন্তরঙ্গ। দোষটা কোথায়? লজ্জা চলে গেছে। লজ্জা যখন মানুষের মধ্যে থাকে লজ্জাটা মানুষকে অনেক গুণা থেকে বিরত রাখে। রাত্রে কোথাও বিরতি করছে, আবার সকালে যাত্রা শুরু করছে এবং সে কিছু সম্পদ আনছিল বাইতুল মালে জমা দেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন যুবতী আসছে, যুবতীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, হে যুবতী তুমি সুদূর পথ সফর করে আসলে, এই পথে তোমার কি কোনো অসুবিধা হয় নাই? বলছে না আমিরুল মুমিনিন, অসুবিধা তো হয় নাই। তখন তুমি কি বলতে এই লম্বা সফরে? আমি বুঝেছি যে পুরুষটার সাথে দেখা হয়েছে মনে হয়েছে সে পুরুষটা আমার জন্মগত ভাই, যে মেয়েটার সাথে দেখা হয়েছে মনে হয়েছে সে মেয়েটা আমার জন্মগত বোন, কোন পুরুষ কোন মেয়ে আমার সাথে কোনো দুর্ব্যবহার করে নাই, আমার দিকে চোখ দিলেও তাকাই নাই। লজ্জা ছিল। লজ্জা যখন একজন মানুষের মধ্যে থাকে এই মানুষটা লজ্জার কারণে ইমান বিরোধী কোনো কাজ গুনাহের কোনো কাজ করতে তার মধ্যে ইতস্ত লাগে বাধা দেয়। আর লজ্জা যখন চলে যায় তখন তার জন্য গোনা করা বেহায় বলা অশ্লীলতায় লিপ্ত হওয়ার জন্য সহজ হয়। সবচেয়ে বাস্তব উদাহরণ এখন যুব সমাজ, যা দেখেন একটা স্কুলের সামনে বিশেষভাবে যে সমস্ত মহিলা কলেজগুলোর সামনে নির্দিষ্ট করে একটা বলতেছি না বাস্তব চিত্র বলতেছি, লজ্জা কোন স্তরে চলে গেছে, রাস্তায় বসে কি করতেছে এরা কখনো বুঝতেছে না, যারা কি করতেছে কোথায় নেমে গেছে, খারাপ শব্দ বলতে বলতে জীব জামালের মতো হয়ে গেছে। দোষটা কোথায়? লজ্জা চলে গেছে। গোনা করতে গেলে তো লজ্জা থাকা চাই যে আমি এটা গোনা করতেছি, এতটুকু লজ্জা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন যুদ্ধের জন্য, যে এলাকায় যুদ্ধে গিয়েছেন যুদ্ধ শুরু হচ্ছে, কাফেরদের শক্তি এত বেশি নাই যে সাহাবা একরামের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে জয়লাভ করবে, তবে কাফেরদের মধ্যে যারা ছিল বয় বৃদ্ধ এবং বিচক্ষণ বুদ্ধিমান এরা বুদ্ধি বাহির করলো যে আমরা যুদ্ধে করে এই সাহাবা একরামের সাথে জয়লাভ করতে পারবো না, বরঞ্চ কি করতে হবে এদের হায়া লজ্জ শরমটা দূর করে দিয়ে বেলজ্জা বানাই দিয়ে গোনা করে এদের ভিতর থেকে ইমানের শিকড়টাকে দুর্বল করে দিতে হবে যাতে সহজে এদের সাথে জয়লাভ করা যায়। কি করো? যুবতী মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করে দাও, এরা যখন আসবে এদের দিকে তাকাবে এদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে এদের ইমানের শিকড়টা দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধে সহজে এদের সাথে জয়লাভ করা যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত এসে সংবাদ দিল যে আমিরুল মুমিনিন কাফেররা কিন্তু এই ফন্দি আসছে। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামকে উপস্থিত করে সূরা নূরের 21 নম্বর আয়াত শুনে দেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি ইমানদারদেরকে বলে দেন ইমানদাররা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন লজ্জার কারণে বেগানা বেহায়া করা নারীর দিকে না তাকায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, এই যুদ্ধে সেই জয়লাভ করবে যে আল্লাহর এই হুকুম মানবে, লজ্জা করবে। একদিন যুদ্ধ হলো, আলহামদুলিল্লাহ ওই দিন যুদ্ধে জয়লাভ হয়ে গেল। বিকেলে বেলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেছেন যে তোমরা যে এলাকায় হাঁটছো ওই এলাকার বিল্ডিং গুলো ওই এলাকার বাড়িঘর গুলো কতটুকু কথা বলতে পারবে? সৈন্যদলের কেউই বলে, আমিরুল মুমিনিন আমরা তো বাড়িঘর দেখি নাই কতটুকু কথা, আমরা তো উপর থেকে তাকাই না, আমরা তো নিচের থেকে তাকিয়েছিলাম। লজ্জা শিক্ষা দিয়েছে। একজন মানুষের মধ্যে যখন লজ্জা থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই লজ্জাকে মূল্যায়ন করে। বেলজ্জা যে ব্যক্তি গোনা করতে করতে এই ব্যক্তির ইজ্জত আল্লাহর কাছে থাকে না। আব্দুল হক মহাদ্দেসে দেহ নবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন বড় মহাদ্দেস ছিলেন। মিশকাত নামে একটা হাদিসেরকে দেওয়া আছে, মিশকাত বুখারীর আগের ক্লাসে পড়ানো হয়, দাওরার আগের ক্লাসে পড়ানো হয়। এই মিশকাত কিতাবের ভূমিকায় উনি ওনার লম্বা একটা ভূমিকা আছে, যেটা আমাদের এখন বিশ্বের সব মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। মিশকাতের ভূমিকা ওনার লেখা, আব্দুল হক মহাদ্দেসে দেহ নবী রহমতুল্লাহ আলী, উনি নিজে বলেন যে আমাদের এলাকায় একবার অনাবৃষ্টি শুরু হলো, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, সবাই কষ্ট পাচ্ছে, গাছপালা জীব জন্তু মানুষ সবাই কষ্ট পাচ্ছে। সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে শহরের সব লোক বের হয়ে সবাই আমরা বৃষ্টির জন্য নামাজ পড়তে আসি। জোহরের আগের থেকে নামাজ চলতেছে, দোয়া দোয়া চলতেছে, কিন্তু আকাশে কোনো মেঘের ছোঁয়া নাই। স্বাভাবিকভাবে নেককার পরহেজগার ব্যক্তিরা একসাথে হাত তুললে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়ে যায়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর জীবনে বহুত আছে ঘটনা এমন যে বৃষ্টির নামাজ শেষ করে ঘরে আসতে পারেন নাই, রাস্তাঘাট পানিতে ভরে গেছে, হাত নামানোর আগে হাতে বৃষ্টির পানি চলে আসছে। আব্দুল হক মহাদ্দেসে দেহ নবী রহমতুল্লাহ আলী বলেন যে আমরা সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত নামাজ দোয়া দরুদ কান্নাকাটি করতেছি কিন্তু বৃষ্টি হয় না। আসরের আগ মুহূর্তে একটা লোক ছোট্ট একটা পালকির মতো, এর মধ্যে একজন ব্যক্তি বসা বোঝা যাচ্ছে, একটা সওয়ারির উপর উট অথবা গাধার উপর সওয়ার করে নিয়ে যাচ্ছে। আমাদেরকে দেখে জিজ্ঞাসা করলে যে এটা এত মানুষ কেন, কি হয়েছে? তখন সবাই বলল, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, সবাই বৃষ্টির নামাজ পড়তেছে কিন্তু বৃষ্টিতে হচ্ছে না। তখন ওই লোকটা বলেন, দাঁড়ান আমি আপনাদের সাথে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা কবুল করে কিনা। লোকটা এই কথা বলে লাগাম ছেড়ে দিয়ে ওই পালকির কাছে যে কি কি যেন আস্তে আস্তে বলছেন ওনারা কিছু শোনেন না। ওই জায়গা থেকে সরে সামনে এসে সওয়ারি জানোয়ারের সামনে এসে এখন বলতেছে, আসেন এখন আমরা হাত ধরি। ভিতরে যিনি আছে উনিও হাত ধরে, হাত উঠাইছে। হাত উঠানো শেষ মানে চেহারার সাথে হাত জ্বলার আগেই আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল হক মহাদ্দেসে দেহ নবী রহমতুল্লাহ আলী বলেন যে আমরা আশ্চর্য জিজ্ঞেস করলাম যে এটা আবার কিভাবে আপনি দোয়া করলেন, দোয়া করার আগে আপনার পালকির কাছে যে কি যেন বললেন আর দোয়ার সাথে সাথে কবিল হয়ে গেলেন, এর রহস্যটা কি বলবেন? বলে যে এই যে পালকির মধ্যে আমার মা, আমার মাকে আমি নানা বাড়ি নিয়ে যাচ্ছি, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার যখন থেকে জ্ঞান আসছে তখন থেকে আমি দেখেছি আমার মাকে কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই, আমার মাও কোনো বেগানা পুরুষের দিকে তাকান নাই, এবং আমার মা আমরা যখন কোনো বিপদে পড়ি আমার মা এত হায়া লজ্জা এত গুণবতী হওয়ার কারণে আমরা বিপদে পড়লে মাকে নিয়ে দোয়া করি, আমার মায়ের হাত তুললে আল্লাহ তাআলা সেই দোয়ার সাথে সাথে কবুল করে। আমি আপনাদের এই অনাবৃষ্টি দেখে আমিও মনে করেছি যে আমার মা যেহেতু সাথে আছে আমার মাকে নিয়ে দোয়া করলে মনে হয় দোয়াটা কবুল হবে। এখনের যুব সমাজ এখনের বাসা বাড়িগুলো নিয়ে চিন্তা করে, মা ছেলের মাঝে যে লজ্জা থাকা দরকার ছিল ডিসলাইন এসে সেই লজ্জা রাখি নাই, বাপ মেয়ের মাঝে যে লজ্জা থাকার দরকার ছিল ডিসলাইন বিভিন্ন চ্যানেল উলঙ্গপনা বেহায়াপনা অশ্লীলতা যে সমস্ত সিনেমাগুলো ছড়াই দিয়েছে এই সমস্ত সিনেমাগুলো আমাদের যুব সমাজ আমাদের পরিবার ইসলামী পরিবার থেকে লজ্জার শিকড়টাকে কেটে দিয়েছে। এমন এমন ছবি দেখে একটা পরিবারের সবাই যদি কোনো লজ্জাশীল পরিবারের কাছে একজনকে দেখতে দেওয়া হয় সেও এটা দেখতে পারবে, কিন্তু এই অশ্লীল বেহায়া বলা ছবিগুলো দেখতেছে, কারণ লজ্জা আস্তে আস্তে আস্তে সব শেষ হয়। আরবিরা কি আছে, ইদা ফাতাকাল হায়া ও ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, আর যদি লজ্জা থাকে তোমার মধ্যে তাহলে তুমি অনেক গুণা থেকে বিরত থাকতে পারবে। আপনাদেরকে শুনিয়েছি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উযু করতেছিলেন, উযু করা অবস্থায় এক ব্যক্তির লুঙ্গি হাঁটুর থেকে উঠে গেছে, সবাই বেখেয়ালে উঠে যেতে পারে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাথে সাথে তার দৃষ্টিটা অবনত করে ফেলছে, চোখটা বন্ধ করে ফেলছে, যার লুঙ্গি উঠে গেছে সে স্বাভাবিক হওয়ার পর সে ইমাম সাহেবের দিকে তাকায়, দেখি দেখি ইমাম সাহেবের চোখ অন্ধ, চোখ বন্ধ, কি হুজুর আপনি অন্ধ হয়ে গিয়েছেন নাকি? তখন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলী বলেন যে না আমি অন্ধ হই নাই, যেদিন থেকে তোমার লজ্জা চলে গেছে সেদিন থেকে আমার অন্ধ হতে হয়েছে। আমাদের ইমানটা যদি আমরা রক্ষা করতে চাই, ইমানের একটা মৌলিক শাখা লজ্জা, এই লজ্জাকে যদি আমি সম্বরণ করতে চাই, রক্ষা করতে চাই, অর্জন করতে চাই, তা আমারও আপনারও এভাবে চোখের হেফাজত বিবেকের হেফাজত করতে হবে, অশ্লীল বেহায়াপনা গোড়া থেকে বাঁচতে হবে, তাহলে আমাদের ইমান রক্ষা হবে, আর ইমান রক্ষা হলে অনেক গোড়া থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এত বেশি ছিল, একজন অবিবাহিতা মহিলা কুমারী মেয়ের যে লজ্জা তার চেয়ে আরো বেশি লজ্জা ছিল। এই উদাহরণ এখন চলবে না, কুমারী মেয়ের লজ্জা, এখন তো কুমারী মেয়ের লজ্জা না, সে তো বিবাহের আগে আড্ডা দিচ্ছে, আর রাস্তায় আড্ডা দিচ্ছে, রিক্সায় আড্ডা দিচ্ছে, দুনিয়ার সবাই দেখতেছে, কিন্তু বাস্তবিক অর্থে যে লজ্জাটা থাকার দরকার ছিল, অবিবাহিত একজন মেয়ের লজ্জা আল্লাহ রসুলের তার চাইতে আরো বেশি লজ্জা ছিল। ইমানের একটা শাখা, একটা পরিবারের সব সদস্যের মধ্যে যদি লজ্জা থাকে, এই পরিবারে সবাই সম্মিলিত ভাবে একক ভাবে কেউ কখনো গোনা করতে পারে না, কেন লজ্জা লাগবে? আমি গোনা করলে তো আমার আব্বা দেখে ফেললে লজ্জা লাগবে, বাপ অন্যায় কাজ করতে গেলে লজ্জা যদি থাকে তাহলে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে যদি দেখে ফেলে আমি গোনা করতেছি, বাপেরও এই লজ্জার কারণে এই অশ্লীল বেহায়াপনা গুনাহ থেকে বাঁচতে পারবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজ যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমার রাসূলের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা ছিল, সুতরাং যদি তোমরা ঈমানকে পাকা করতে চাও, আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে তোমরাও লজ্জাশীল হওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের ঈমান পাকা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।